আর ওটাকে ঠিকঠাক মতো কাজে লাগানো যায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই জং দূর করার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এবং বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। মানুষের দিলে জং লাগলে শক্ত হয়ে যায়। দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি দয়ালু হয় বাপ মায়ের প্রতি, মায়ের প্রতি। যতই নিষ্ঠুর হোক না কেন, কেউ তার মায়ের প্রতি কোনো অবস্থায় নির্দয় হয় না স্বাভাবিকভাবে। কিন্তু যখন মানুষটা কোরআন থেকে দূরে থাকে, কোরআন যার স্পর্শ লাগি নাই, সে তার বাপ মার প্রতিও দয়াদ্রু হতে পারে না, দয়ালু হতে পারে না, নিষ্ঠুর হয়। আবার যদি কোরআন স্পর্শ লেগে যায় বা কোরআনের স্পর্শতার লেগে যায়, তখন দেখা যায় এই মানুষটা শুধু বাপ মার প্রতি না, সবার প্রতি দয়ালু হয়। কারণ তার দিলটা আগে জং ছিল, শক্ত ছিল। এই জংওয়ালা দিল কোরআনের স্পর্শে আসার কারণে বা কোরআন তার সঙ্গে স্পর্শে যাওয়ার কারণে এই ব্যক্তির দিলের জংটা দূর হয়ে বাপ মার প্রতি না, সবার প্রতি সে এখন দয়ালু হওয়া শুরু হয়েছে। কোরআনের বরকত। আমরা দুনিয়াতে অনেক কিছু না দেখে বিশ্বাস করি। একেবারে সহজ উদাহরণ হলো, আপনার মোবাইলে বিকাশ করে টাকা পাঠাইতেছে 10,000 টাকা, এখন আপনি দেখেন না কিছু নাই, শুধু শুনছেন, অথবা আপনি এসএমএসটা দেখছেন, খুব খুশি, কারণ 10,000 টাকা আপনার চলে আসছে। কারণ নিশ্চিত কি যে আপনি এজেন্টের কাছে গেলে 10,000 টাকার চার্জ বাদ দিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে দিবে। এটা যেমন আমরা বাস্তব দেখে বিশ্বাসী, ঠিক তদ্রূপ সোয়ালক্ষ নবী এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচক্ষে দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জীবনের সুখ শান্তি এবং আখেরাতের মুক্তির যে পথ যেটা বাতিয়েছেন, এটা দুনিয়ার বিকাশের চাইতে আরো অনেকটা নিশ্চিত। দুনিয়ার বিকাশকে আমরা যেমন সহজে না দেখেও বিশ্বাস করি, এমবি কি হাতের মোবাইলে ইন্টারনেট কিনে দেখা যায় না, কিন্তু যখন ইন্টারনেটের লাইন পেয়ে যায়, স্পিড যখন খুব হয়, তখন কয় যে না এমবিটা ঠিকঠাক মতো হয়েছে, লাগছে। এটা সে ভুক্তভোগী হওয়ার কারণে ব্যবহারে আসার পরে, তখন সে একবার ঠিক মতো ব্যবহার করার কারণে এরপর থেকে এমন বিশ্বাসী হয় যে এমবি পাইলেই সে খুশি, না আমি এত ঘন্টা এটাকে ইন্টারনেট চালাতে পারবো। এটা যেমন ঠিক কোরআনের স্পর্শ, কোরআন একজন মানুষকে আদর্শ মানুষ বানায়, এটা এর চাইতে আরো বেশি স্পষ্ট। কারণ এটা দেখে যেমন আমরা বিশ্বাসী হই, যদি আমাদের অন্তরচক্ষু থাকে ঠিক তদ্রূপ কোরআনের স্পর্শে যে মানুষ ভালো হয়েছে সেটাকেও দেখলে আমরা স্পষ্ট আগেরটা চাইতে আরো ভালো বুঝব। অনেক উদাহরণ আছে। আল্লাহ তাআলা আমাদের জীবনের কিছু সময় সেই কোরআনের সঙ্গে স্পর্শে কাটাবার তৌফিক দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 51 এবং 52 নম্বর আয়াত। আয়াত দুটির তর্জমা, হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন না যাদেরকে আসমানি কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, তারা দেবদেবীর উপর ঈমান আনে এবং দেবদেবীর সাথে যে শয়তান থাকে তার প্রতিও তারা বিশ্বাস স্থাপন করেছে, এবং তারা কাফেরদের ব্যাপারে বলে যে কাফেররা মুমিনদের চাইতে সঠিক পথ অধিক প্রাপ্ত। তারা কাফেরদের ব্যাপারে বলে যে কাফেররা মুমিনদের চাইতে অধিক সঠিক পথ প্রাপ্ত। আল্লাহ তাআলা এদের প্রতি লানত করেছে। আর যার প্রতি আল্লাহ তাআলা লানত করেন, হে নবী, তার জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এই গেল দুইটি আয়াতের তর্জমা। আলোচনা চলতেছিল ইহুদিদের ব্যাপারে। গত 2 সপ্তাহের আগের আলোচনা ছিল 47, 48 নম্বর আয়াতের 47 নম্বর এবং 48 নম্বর আয়াতের আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ তাআলা বলছেন যে আমি শিরক ব্যতীত বাকি সব গুনাহ আমি মাফ করে দিই। এই কথা বলার পরে তখনকার যুগের ইহুদিরা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এই দাবি করতে লাগলো যে আমরা তো শিরক করি না, সুতরাং আমরা যে গুনাহই করি না কেন আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবে। অর্থাৎ তারা তাদের গুনাহটাকে ছোট মনে করে, হালকা মনে করে, তারা নিজেদেরকে নির্দোষ। এটা ছিল দুই সপ্তাহ আগের। এরপরের 49 এবং 50 নম্বর আয়াতে গত সপ্তাহের আলোচ্য বিষয় ছিল যে ইহুদিরা নিজেদেরকে নির্দোষ নিষ্পাপ হিসেবে দাবি করে এবং নিজেদেরকে নিজেরাই নিষ্পাপ হিসেবে আখ্যায়িত করে যে আমি নিষ্পাপ। আজকের আয়াতে 50 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ইহুদিদের কিছু আচরণ সম্পর্কে বলে দিচ্ছেন যে আপনি কি এই ইহুদিদেরকে দেখেন না, যাদেরকে কিছু আসমানি কিতাব দেওয়া হয়েছে, এরা দেবদেবী এবং তার শয়তানের প্রতি ঈমান আনে আর কাফেরদেরকে বলে যে কাফেররা মুমিনদের চাইতে ভালো। নাউযুবিল্লাহ। হে নবী, আপনি এ কথা ভালোভাবে জেনে রাখেন যে আল্লাহ তাআলা যার উপর লানত করেন এই ব্যক্তিকে আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এই দুটি আয়াত অবতীর্ণ হয়েছিল ইহুদিদের একটা আচরণের কারণে। ইসলামের শত্রু শুরু থেকে ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি। ইহুদি ইসলাম গ্রহণের নাম দিয়ে মুনাফিকের ভান্দ সাহাবীর বান্দরে মুনাফিক হয়ে আল্লাহ রাসূলকে যত কষ্ট দিয়েছেন কাফেররা মুশরিকরা এত কষ্ট দেয়নি। কারণ শত্রুকে শত্রু মনে করলে দূরে থাকা হয়। সে আমার শত্রু, তার থেকে আমার দূরে থাকতে হবে, আমার কথা কাজ সাবধানে করতে হবে। কিন্তু যখন মানুষ শত্রু কিন্তু বন্ধু রূপে যখন কাছে আসে তখন তার থেকে মানুষ অনেক সময় সতর্ক থাকে না। সে যে মারাত্মক ক্ষতি করে এই ক্ষতি শত্রু অনেক সময় করতে পারে না। ইসলামের যুদ্ধের নাম, একটা যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। বদর যুদ্ধে কাফেররা 70 জন নিহত হয়। তারা এত সৈন্য সমন্ত 1000 সৈন্য আনার পরও 313 জন সাহাবীর কাছে নিরস্ত্র সাহাবি, এদের কাছে তারা এমনভাবে মর্মান্তিকভাবে হেরে যায়, পরাস্ত হয় যে এদের খুব ইজ্জত লাগে। লাগার পর যখন তারা ফিরে গিয়েছে মক্কায়, এমত অবস্থায় মদিনার যে ইহুদিরা ছিল এদের মধ্যে দুই সর্দার হাই ইবনে আখতাব আর কাব ইবনে আশরাফ, এই দুজন ইহুদি, এরা 70 জন ইহুদিদেরকে নিয়ে মদিনা থেকে লম্বা পথ সফর করে মক্কায় আসছে। মক্কায় এসে তখনকার যে মক্কার সর্দার যারা ছিল তারা তো আগের যুদ্ধে বদরে নিহত হয়ে গেছে, তখনকার যুগের সর্দার ছিল আবু সুফিয়ানের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে অভিযোগ করে। অনেক অভিযোগ করার পর আবু সুফিয়ান বলে যে তোমরা যা কিছু বলো না কেন, তোমরাও আহলে কিতাব ইহুদি, তোমাদের কাছে আসমানি কিতাব আছে, আর এখন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও আসমানি কিতাব আসতেছে, সুতরাং এই দিক থেকে তোমরা মিল, তুমি যত কিছু বলো না কেন তোমাকে আমরা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের দেবদেবীর প্রতি বিশ্বাস না রাখবে। একজন মানুষের যখন নীতি থাকে না তখন তাকে যেদিকে নিবেন সেই দিকে সে যায়, তার কোনো নীতি নাই। তখন হাইয়েবনে আখতাব এবং কাবেবনে আশরাফ তারা বললো তাহলে কি করতে হবে। তখন আবু সুফিয়ান বলল যে এই যে আমরা যে দেবদেবী গুলো উপাসনা করি, কাবার যে মূর্তিগুলোকে আমরা পূজা করি, এই মূর্তিগুলোকে তোমাদের সিজদা দিতে হবে। আহলে কিতাবের একটা গুণ হলো আহলে কিতাব সে যদি আহলে কিতাব হিসাবে থাকে, আল্লাহ রসুলের নবুয়াত পাওয়ার পরেও নবুয়াত পাওয়ার আগেও যারা সত্যিকারে আহলে কিতাব হিসাবে ছিল এই আহলে কিতাবদের একটা শুধু সমস্যা ছিল যে আল্লাহ রসুলকে শেষ নবী হিসাবে মেনে নিতে হবে। এইটা ব্যতীত বাকি অনেক দিক থেকে আমাদের সাথে তাদের মিল আছে। আহলে কিতাব বলারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আখেরাতের বিশ্বাসী, এ সমস্ত অন্য কোনো জিনিসের সামনে সিজদা দেওয়াকে কোনো কিতাবে জায়েজ বলি না এবং আহলে কিতাব ইহুদি নাসারা কখনো তারা জায়েজ বলে না, মুসলিম এবং হিন্দু ধর্ম যেভাবে বলে। এই দিক থেকে আহলে কিতাব এবং সাহাবায়েকরাম মুসলমানদের মিল ছিল, কিন্তু আবু সুফিয়ানের আস্থা অর্জন করার জন্য হাইয়েবনে আখতাব কাবেবনে আশরাফ তারা বাইতুল্লাহ যে 360টি মূর্তি রাখা থাকতো সেই মূর্তির সামনে সিজদা দিল না উসিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম অংশে বলেন আল্লাযীনা উতুল কিতাব উতু নসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল তারা জানতো যে এগুলোকে সিজদা দেওয়া শিরকি কাজ এবং আল্লাহ রাসূল শেষ নবী, কিছু এলেম তাদের ছিল। ইউমিনুনা বিজ্জিবতি ওয়া তাগুত, এরা দেবদেবী এবং দেবদেবীর সাথে যে শয়তান থাকে এটাকে তারা বিশ্বাস স্থাপন করলো সিজদার মাধ্যমে। গত অল্পদিনের মধ্যে আলোচনা গিয়েছিল যে শয়তান যে জিনিস ইবলিস, ইবলিসের অনেক শক্তি আছে, কিন্তু একথা আরো বিশ্বাস করতে হবে ইবলিসের যতই শক্তি থাকুক না কেন ইমানদার বান্দার শক্তি আরো বেশি। কেমন একজন শয়তান, মানুষ যেমন তার পিছনে শয়তান সেভাবে লেগে থাকে। তালবিস ইবলিস নামক আল্লামা জাজারি রহমতুল্লাহ আলাইহির একটা আরবি কিতাব আছে, বাংলা ভাষায় অনুবাদ আছে শয়তানের ডায়রি। এই কিতাব যদি কেউ কখনো দেখেন দেখবেন যে যেমন তাকে ওইভাবে ধোকা দেয়, বক্তাকে ধোকা দেবে যে তুই ওয়াজ কর যাতে যাতে তোকে মানুষ সুন্দর বলে, তুই আন্তর্জাতিক বক্তা। উনি এইভাবে বলছে যে ধর্মীয় বই পুস্তক লেখে একে বলবে যে তোর বই অনেক চলে, তুই অনেক সুন্দর লেখক, সুনাম শিক্ষা তুই অর্জন করাবে, যাকে যে লাইনে শয়তান তাকে ওই লাইনে এসে ধোকা দেয়। অর্থাৎ বক্তাকে দিনদার পরে থাকা মানুষকে এ কথা বলবে না তুমি চুরি করো, জিনা করো, ডাকাতি করো, কেন এটা তো তাদের সম্ভব না। তাকে যেভাবে ধোকা দেওয়া যায় এভাবে শয়তান এসে ধোকা দিবে। শয়তানের অনেক শক্তি, কিন্তু এত শক্তি থাকার পরও আদম সন্তান 80 বছর 90 বছর 100 বছর গুনাহ করছে শয়তানের ধোকায় পড়ে, শেষ জীবনে যদি একবার খালে ফেলে তওবা করে শয়তানের সারা জীবনের চেষ্টা বিফল হয়ে যায়। ফাজাইলে হজ নামক একটা কিতাব আছে, ফাজাইলে হজ শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখা, এক আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা। আরাফার ময়দানে তাবুর থেকে বাইর হয়েছে, বাইর হয়ে দেখে যে শয়তান গুলো মাজা ভাঙ্গা মানুষের মতো, অসুস্থ মানুষের মতো এক পাশে পড়ে রয়েছে। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ জিজ্ঞেস করছেন তোদের এই অবস্থা কেন? তখন তারা আফসোস করে বলে যে আমরা মানুষদেরকে গোনা করাতে করাতে অনেক গোনা করায় ফেলাইছি, এখন জাহান্নামের একেবার দরজার কাছে, জাহান্নামের পাড়ে ধাক্কা দিলেই জাহান্নামে পড়ে যাবে, এমন অবস্থায় হজ করতে এসে আরাফার ময়দানে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে আর আল্লাহ তাআলা আরাফার দিনে তার সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। তাহলে আমাদের সারা জীবনের চেষ্টা মেহনত বিফল হয়ে গেল। শয়তানের বাহ্যিকভাবে অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা থাকা সত্ত্বেও ইমানদারের ক্ষমতা আরো বেশি। যদি ইমানদার শয়তানকে চিনতে পারে, যখন হাইয়ে ইবনে আহতাব কাব ইবনে আশরাফ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতে হবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি, তার দাবিতে যখন দেবদেবী গুলোকে সিজদা দিচ্ছিল তখন দেবদেবীর ভিতরে শয়তান থাকত, আগেও থাকত পরেও থাকত। শয়তান দেবদেবীর ভাষায় কেউ তাকে সিজদা করলে তাকে বিভিন্ন কথায় তাকে সান্ত্বনা দিত, এটা বোঝার জন্য আরেকটা বুঝতে হবে ঘটনা। মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। খালিদ বিন ওয়ালিদ তাকে সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ বলা হয়, সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি, ওনার নাম দেওয়া হয় সাইফুল্লাহ। এই জন্য একটা যুদ্ধ নাম ছিল মোতার যুদ্ধ, মোতার যুদ্ধে উনি সৈন্য হিসাবে ছিলেন। তিনজন সাহাবী শহীদ হওয়ার পর উবাইদুল্লাহ, তিনজন সাহাবি একে একে শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধান হন, তার হাতে তরবারি যায়। মুতা হলো মদিনা থেকে অনেক দূরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে, এখন যেন আমরা ওয়াইফাইতে, ইমোতে, হোয়াটসঅ্যাপে দেখে দেখে বলা যায়, ভাই বিদেশ থেকে আমেরিকায় থাকে এই জায়গা দেখে দেখে তাকে দেখে দেখে কথা বলতে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা যুদ্ধের চিত্রটা সাহাবায়ে কেরামের সামনে এভাবে দেখে দেখে কেমন যেন ব্যক্ত করতেছিলেন, সাথে সাথে যেটা ঘটতেছে। যখন তিনজন সেনাপ্রধান সাহাবি শহীদ হওয়ার পর চতুর্থ নাম্বার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু যোগ্যতা বা গুণগান করতে চেয়ে বলতেছিলেন এখন তরবারি আসছে এমন এক ব্যক্তির হাতে, সে আল্লাহর তরবারি, এই তরবারিকে কেউ ভাঙতে পারবে না। আল্লাহর তরবারির বাংলা হলো সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ। এই জায়গার থেকে ওনার নাম হয় খালেদ সাইফুল্লাহ। উনি নিজেই বলতেন যে আমার এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে আমি শরীক হয়েছি আর সে যুদ্ধে আমি পরাজয় বরণ করেছি, এমন কোন যুদ্ধ নাই। ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার আগে দ্বিতীয় যুদ্ধ যেটা উহুদের যুদ্ধ ছিল, উহুদের যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিলেন। তখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই হিকমত কৌশলকে অবলম্বন করার কারণে সাহাবায়ে কেরাম পরাজয় বরণ করেছিলেন। এত বুদ্ধি ওনার মধ্যে ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর শাসন আমলে ওনাকে যে যুদ্ধে দেওয়া হতো না কেন, সব ওই যুদ্ধে সেনাপ্রধান খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু হলেই সবাই খুশি, আমি এই যুদ্ধে যাব। এই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল বললেন, খালেদ, এই কাবার মধ্যে যে সমস্ত মূর্তিগুলো আছে এই সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দাও এবং এর সাথে যে শয়তান আছে এটাও কি করে তাড়িয়ে দাও। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপলা গাছের একটা ডাল কেটেছে, ডাল কেটে এখনো আক্রমণ করেননি। আল্লাহ রাসূলের হাতের ইশারায় যে পড়ছে, পরে পরে ভাঙ্গি দিয়ে এগুলো বাহির করবে। এই সময় খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সমস্ত মূর্তিগুলো ভেঙে ভেঙে বাইতুল্লাহ থেকে বের করে দিচ্ছিলেন, তখন একটা মেয়ের আকৃতিতে, চেহারা কালো, কুচ্ছিত, ভূত যেভাবে মানুষ একটা রূপক আকৃতি থাকে, এমন একটা আকৃতি নিয়ে, মেয়েলি আকৃতি নিয়ে সে ওই জায়গার থেকে বের হচ্ছিল। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের তরবারি নিয়ে ওই মেয়েটাকে ধাওয়া করে, ধাওয়া করে যে ওই মেয়েটাকে যখন হত্যা করে তখন ওই মেয়েটা বলে, আমি হলাম তাগুত, ওই সমস্ত শয়তান যেগুলো আছে, যে শয়তানগুলো মূর্তির সাথে থাকে, আমি হলাম ওই শয়তানের একটা, সুতরাং তুমি আমার হত্যা করো না, যে তুমি মূর্তি তো ভাঙছো, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন এ জায়গায় আসবো না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোরে হত্যা করতে হবে। তখন উনি ওই মেয়েটাকে হত্যা করে। হাদিসের কিতাব বাইহাকী শরীফে আছে, তাফসীরে নূরুল কোরআনে আছে ঘটনাটা। তখন হত্যা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে তার এই আমলের বিবরণ দিয়েছে, তখন আল্লাহ রাসূল বললেন যে এই সমস্ত মূর্তির সাথে একটা শয়তান থাকে, এক একটা মূর্তির সাথে এক একটা শয়তান থাকে, এই যে শয়তানটা তুমি মারছো এটা ছিল সবার সর্দার, সুতরাং এর যে মারছো এখন থেকে আর মক্কায় কেউ কোনো মূর্তির পূজা করার সাহস পাবে না। যেটা বলতেছিলাম এই আয়াতের শব্দ দুইটা, ইউমিনুনা বিজিবতি ওয়া তাগুত, জিব অর্থ মূর্তি, তাগুত মানে শয়তান, কোন শয়তান, এই মূর্তির সাথে যে শয়তান গুলো থাকে এটা উদ্দেশ্য। হাইয়ে ইবনে আখতাব, কাব ইবনে আসলাম এই দুইজন যখন এই মূর্তিগুলোকে চিন্তা করে আবু সুফিয়ানের আস্থা স্থাপন করার, আস্থা অর্জন করার চেষ্টা করলো, তখন এই ভিতরের মূর্তি যে শয়তান ছিল, মূর্তিগুলোর ভিতরে যে শয়তান ছিল, এরা স্বাভাবিকভাবে মূর্তি যেভাবে একজন মানুষ যেভাবে কথা বলে এই মূর্তিগুলো সেভাবে মানুষের রূপের মতো কথা বলতো, এটা হলো তাগুত তার উদ্দেশ্য। এভাবে সিজদা করার পর যখন এদের আস্থা অর্জন করে ফেললো, তখন আবু সুফিয়ান জিজ্ঞেস করতেছে যে আমরা ভালো নাকি এই মুহাম্মদ এবং তার সাহাবি এরা ভালো, কারণ আবু সুফিয়ান বলে যে আমরা তো বাইতুল্লাহর খেদমত করি, কাবা শরীফের খেদমত করি, খুদ্দামে হুজ্জাজ হাজিদের খেদমত করি, হাজিদের জমজমের পানি পান করাই, সুতরাং আমরা ইবাদত বন্দী আল্লাহর সাথে শিরক করি যা কিছু করি না কেন, ইবাদত তো আমরা করি, ধর্মটা এমন। তখন এই হাইয়ে ইবনে আখতাব এবং কাব ইবনে আশরাফ তারা এই আয়াতের দ্বিতীয় অংশ, কাফেরদেরকে বলতেছে তোমরা হেদায়েতের উপর আছো, ইমানদারদের যে চাইছো। যখন আবু সুফিয়ান এ কথা বলেছিল যে আমরা হাজিদের খেদমত করি, জমজমের পানি পান করাই, বাইতুল্লাহর খাদেম, সুতরাং আমরা ভালো নাকি মুহাম্মদ এবং তার সাহাবী ভালো, তখন এই হাইয়ে ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ এদের মন খুশি করার জন্য বলেছিল, না তোমরাই অধিক হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিতেছে, একজন মানুষের যখন নীতি থাকে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হেদায়েতের উদ্দেশ্য থাকে না, তার নিজের মনের চাহিদা এবং মনের উদ্দেশ্যটাকে সে লক্ষ্য উদ্দেশ্য বানায়, এই মানুষের যেকোনো সময় যেকোনো দিকে বাঁকা হতে পল্লী দিতে কোনো ভয় লাগে না। আর একজন মানুষের সামনে যখন হেদায়েত উদ্দেশ্য থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুল উদ্দেশ্য থাকে, যতই তার সামনে বাধা আসুক না কেন সে কখনো এদিক ওদিক যাইতে রাজি হয় না। এই যে মোনাফেক, এই মোনাফেকদের দোষ ছিল এটা, উদ্দেশ্য ছিল এটা, যেকোনো উপায়ে সাহাবা একরাম এবং আল্লাহ রসুলকে পরাস্ত করতে হবে। এই জন্য ইমান বিক্রি করে হোক এবং এই কাফেরদেরকে ভালো বলে হোক, এদেরকে উস্কাই দিয়ে ইসলামের দ্বিতীয় যুদ্ধ ওহুদে শরিক করায় ইসলামের আক্রমণ করতে হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদের প্রতি লানত করেছেন। আল্লাহ তাআলা লানত করেন কি কারণে? আল্লাহ তাআলা লানতের মৌলিক কারণ হলো আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন ও হাদিস জান্নাত আখেরাত এই সঠিক যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর দিকে যে ব্যক্তি বা যারা মানুষদেরকে সঠিক পথে ডাকতে থাকে, যখন মানুষ ওই ডাকে সাড়া দেওয়ার পরিবর্তে তাদের শত্রুতা করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতের ফয়সালা হয়। হাদিস শরীফে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর কোন ওলিকে কষ্ট দিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কেন ওলিকে? উদাহরণ দিলে বুঝে আসবে। সরকারের পক্ষ থেকে যদি একজন পিয়ন, সাধারণ একজন পিয়ন, সরকারি কোনো বার্তা নিয়ে কোনো সংবাদ নিয়ে এলাকায় এলান করে বেড়াচ্ছে, সাধারণ একজন পিয়ন, কিন্তু যদি কেউ তার মানহানি করে, তার শত্রুতা করে, তার আক্রমণ তাকে আক্রমণ করে, তার কাজে বাধা দেয়, তখন এই ব্যক্তির প্রতিশোধ নেওয়া লাগে না, এই ব্যক্তির পক্ষ হয়ে সরকার প্রতিশোধ নেবে। কেন? এই ব্যক্তি সরকারের কাজ করতেছিল, এই ব্যক্তি সরকারের কাজ করতেছিল, যার কারণে সরকারি কাজে বাধা দিতে যারা আসছে এদেরকে সরকার অ্যাকশন নিচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন ও হাদিস হকানি ওলামা একরাম দিনদার পরিষ্কার ব্যক্তি যারা মানুষদেরকে ভালো পথের দিকে ডাকে, হক পথের দিকে ডাকে, এদের সাথে যারাই শত্রুতা করবে বাধা দিবে না কেন, আল্লাহ তাআলার লানত এদের উপর আসবে। কেন আসবে? ব্যক্তির কারণে না, ব্যক্তির কারণে ভিন্ন কথা। ব্যক্তি অনেক সময় ব্যক্তির কারণে আল্লাহ তাআলা অনেক সময় প্রতিশোধ নেয় না, নেয় না এই জন্য ওই ব্যক্তির উপকারের জন্য। আপনার ছেলে একজন বিয়াদবি করছে, বিয়াদবি করার কারণে হঠাৎ করে ওই ব্যক্তির বিপদ হয়ে গেছে, আপনি তো মনে তো খুব খুশি, হ্যাঁ আমি আসলে বুজুর্গ মানুষ, আমি নিজেরে চিনি না, কিন্তু আমার সাথে বিয়াদবি করার কারণে তারা তো বড় একটা মারাত্মক ক্ষতি হয়ে গেল, তাহলে আমি মনে হয় সত্যিকার একজন বড় বুজুর্গ। আপনার মনে একটা ভাব আসতে পারে, আল্লাহ তাআলা অনেক সময় ব্যক্তির সাথে কোনো কিছু করলে এটা অনেক সময় ছাড় দিয়ে দেয়। অনেক সময় আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত বুজুর্গানে দিনের যাদেরকে আমরা বলতে পারি ওয়াটার প্রুফ, যারা এই সমস্ত কোনো কিছুতে নিজেকে অনেক বড় কিছু মনে করবে না, অহংকার করবে না, গর্ব করবে না, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আবার কখনো কখনো দেখাই দেয়, ঘটায়। হাযা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। গত সপ্তাহে বলছিলাম একটা আলোচনা প্রসঙ্গে যে থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলে বলতেন, যাদের উনি বলতেন যে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে তুমি কি নিয়ে আসছো আল্লাহ দরবারে, আমি বলবো আল্লাহ আমি চার ব্যক্তি নিয়ে আসি, চারজনকে আমি সত্যিকারে মানুষ বানাই। ঠিক আছে, আমাদের আজিজুল হক সাহেব, সাইফুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলী, জামিয়া রহমানিয়ার যিনি মূল বাণী প্রতিষ্ঠাতা, আমাদের দেশে একমাত্র সাইফুল হাদিস বললে যাকে আমরা চিনি, এই আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে কি নিয়ে আসতো, তা আমি কাকাইলের জুবায়ের সাথে দেখাবো যে আমি জুবায়েরকে রেখে আসছি। মানে যার প্রতি আস্থা থাকে আল্লাহ তাআলা তার দিনের কাজ নেবে। আসলে থানভী রহমতুল্লাহ যে চারজন খলিফা ছিলেন তার মধ্যে একজন ছিলেন আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলী। সকালবেলা আসতেছেন, আসার পথে স্বামী স্ত্রী দুজনে আসতেছেন নতুন বিবাহে, ওনার স্যান্ডেলের থেকে সামান্য একটু কাদা ছিটকে এসে স্ত্রীর শাড়িতে লাগছে, স্ত্রীর শাড়িতে লাগার কারণে স্ত্রী একটু মনক্ষুণ্ণ হয়ে স্বামীকে বলছে, দেখো এই মোল্লার কাদা, আমার শাড়িতে লাগছে, দোস্ত হুজুরদের বেশি। এই জায়গা যদি স্কুলের চারপাশে ছাত্র চিল্লা পাল্লা করে আপনি হাই চা পায় না, কিন্তু মাদ্রাসা যদি দুইটা ছাত্র ফুসফাস করে দেখবেন ওই সময় আপনার গলা ফুটবে কত বলে, ওই মাদ্রাসার ছাত্র দুষ্টামি করে আর স্কুলের ছাত্র দুষ্টামি করে, আপনি কেন তাদেরকে ধরেন না? মাদ্রাসার ছাত্র তো অবশ্যই দুষ্টামি করবে, কিন্তু চিল্লে পাল্লা করে মাদ্রাসার ছাত্রের বদনাম দিয়ে তো দরকার নাই। দায়িত্বশীল লোক তো আছে, ওস্তাদ আছেন, মহাদাম আছেন, প্রিন্সিপাল আছেন, এদের কাছে বলি যে হুজুর আপনার ছাত্রদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন না, কারণ এইগুলো হচ্ছে দুর্বল পার্টি, দুর্বল পার্টির উপর চিৎকার করলে কেউ কিছু বলবে না। আর স্কুলের ছাত্র যদি একটা আসে, যদি আপনি চোখরাঙ আনিয়ে দেন, তার বাপ সামনের কাছে নামাজ পড়তে আপনার ভয় আছে, তার বাপ যদি উল্টা আপনার উপর চোখরাঙ আনিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার সব শেষ। ওই এটা হচ্ছে মানুষের নিয়মই, এটা শয়তান উস্কাই দেয় জায়গাটায় যে জায়গা দুর্বল থাকে। হ্যাঁ, দুষ্টামি করতে পারে, দুষ্টামির জন্য তো নিয়ম আছে। ওনার স্যান্ডেলের কাদা যখন লাগছে, স্যান্ডেলের কাদা লাগার পরে স্বামীকে দেখাইছে, স্বামী তো এমনি হুজুরি পতি যেটা বললাম দুর্বল। এখন একদিন কথা বলতে বলতে থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে, থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে, উনি উঠছে আর স্বামী স্ত্রী আগে চলতেছে। স্বামী স্ত্রী কিছু দূর যাওয়ার পর মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন এক কিতাবে যে স্বামী স্ত্রী কিছু দূর যাওয়ার পর ওই স্বামীর পায়ের উপর পা রগ উঠে, পায়ের রগের উপর রগ উঠে এমন ভাবে চিৎকার শুরু করছে আশপাশের মানুষ সব জমা হয়ে গেছে। খাদা আজিজ হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি যাওয়ার পথে এক লোক সকালবেলা শরবত বিক্রি করে, সকালবেলা ভোরে এক গ্লাস শরবত ভালো মানুষ যাকে পায় তারে পিড়ি খাওয়ায়। উনি ওই শরবতের দোকান পর্যন্ত গেলে শরবতের দোকানদার ওনার চেহারা একটু হুজুর দেখে, দিনদার পরেশগার নুরানি চেহারা দেখে এক গ্লাস শরবত ওনারে খাওয়াছে। উনি বলে যে আমি মনে মনে বলি যে আল্লাহ আপনার কি হেকমত, একদিকে আপনি থাপ্পড় খাওয়ান আর একদিক দিয়ে পিড়ি শরবত খাওয়ান। দেখবেন আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো দিক থেকে হ্যস্ত ন্যস্ত করে, আল্লাহ তাআলা আর এক দিক থেকে আপনার সম্মানের ব্যবস্থা করে দেবে, যদি ওইটার আপনি প্রতিশোধ দিয়ে জুলুম না করেন। আপনার বাসায় আপনার কোনো দাম নাই, বাসায় সব টিপকিরি করে, আপনি যদি এটা সবর করে ধৈর্য ধারণ করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনার সম্মানের ব্যবস্থা করে দেবে। আপনার অন্য জায়গায় আপনাকে কি করে মানুষ টিপকিরি করে, জুলুম করে, অত্যাচার করে, আপনি সবর করেছেন, দেখবেন অন্য জায়গায় আল্লাহ তাআলা আপনার সম্মানের ব্যবস্থা করে দেবে। এটা আল্লাহর নিয়মই এরকম, কিন্তু আমরা বুঝি না। সুইস এই জায়গা চাঞ্চলে দশ হাত দূরে, এই জায়গা সুইস দিলে যদি ওই জায়গা চাঞ্চলে, তো এটা তো বোঝা যায় যে সুইস এক জায়গা থাকে কাজ আর এক জায়গা হয়। উনি নিজে নিজে বলতেছে নিজে যে আল্লাহ আপনার কি হেকমত, ওনার এই শরবত খাইতে খাইতে যাতে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গিয়ে যায় দেখে যে মানুষ সব জমা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছেন যে ওই লোকটা শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার আগে ওনাকে এলাকার মানুষ সবাই যখন জড়ো হয়েছে, তখন স্ত্রী বলতেছে যে একটু আগে আমার স্বামী একজন হুজুরের গায়ে থাপ্পড় মারছে, হয়তো তার বদদোয়া লাগছে। ইতিমধ্যে উনি ওই জায়গায় হাজির, রাস্তাতে যাচ্ছে, সবাই ডাকছে হুজুর আপনি সাথে, আপনার সাথে এই লোকটা বিয়া দিবে করার কারণে আপনি মনে হয় বদদোয়া দিয়েছেন, এই লোকটা মনে এখন এই যে দেখেন কত অশান্তিতে রয়েছে। তখন উনি উত্তর দিয়েছে ভাই ওই লোকটা আমার থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছিল ঠিক আছে, কিন্তু আমি উঠার আগে মাফ করে দিয়েছি। তারপরে উনি যেটা বলে যে ঠিক আছে, তবে তার স্ত্রীর গায়ের কাদা যেমন সে সহ্য করতে পারি নাই, আমার গায়ের থাপ্পড় হয়তো আমার মাওলা সহ্য করতে পারি নাই। এটা তো আমার দোষ না, এটা তো আমার মাওলা করছে, এটা তো আমি তো করি নাই। এটা উদাহরণ বলছিলাম যে কোনো মানুষের ব্যাপার আল্লাহ তাআলা কখনো কখনো সাথে সাথে প্রতিশোধ নিয়ে নেয়, এই জন্য ওই মানুষের ক্ষতি হবে না, যার পক্ষই নিল তার ক্ষতি হবে না। কিন্তু আমি আপনি আমার আপনার সাথে কেউ কিছু করলে যদি সাথে সাথে নিয়ে নেয়, তাহলে তো আমি আগামীকাল একেবারে লিফলেট ছাড়িয়ে দেবো, আরে জানিস আমার সাথে অমুক বিয়া দেবে করার কারণে বোবা হয়ে গেছে, অমুকে বিয়া দেবে কারণে এই হয়ে গেছে, সুতরাং আমাকে সাবধানে, আমাকে সাবধানে। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা পথে যে আল্লাহর দিকে মানুষকে ডাকবে না কেন, তার সাথে যদি আল্লাহর কাজ করার কারণে কোন মানুষ শত্রুতা করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর লানত দেয়। উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম যে সরকারি কোনো কাজ যদি কেউ করতে আসে, ওই কাজে কেউ যদি বাধা দেয়, এই ব্যক্তির প্রতিশোধ নেওয়া লাগে না, সরকার স্বয়ং এই যে ব্যক্তি বাধা দিয়েছে তার থেকে প্রতিশোধ নেয়। তা এই যে সমস্ত ব্যক্তি হাই ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ, এর আবু সুফিয়ান এবং মক্কার কাফেরদের সাথে সন্ধি করে আল্লাহ রসুল এবং সাহাবা একরামের সাথে এমন শত্রুতা করতেছিল, আল্লাহ তাআলা বলে দেন উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদের প্রতি লানত করেন। কি লানত করলে কি হবে? সামনে বলেন আল্লাহ তাআলা যার প্রতি লানত করে, আল্লাহ তাআলা লানত অনেকগুলো কারণে আছে, সামনে সুযোগ করলে বলবো অনেকগুলো কারণে লানত আছে, এমনকি বাপ মার নাফরমান সন্তানের প্রতি আল্লাহ তাআলা লানত, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে বিয়াদবি করলে তার প্রতি লানত, হকানি ওলানার সাথে ওলানায় কেরামের সাথে বিয়াদবি করলে এর প্রতি লানত। যার প্রতি আল্লাহ তাআলা লানত হয়, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন ফালান তাজিদ লাহু নাসীরা, ফালান তাজিদ লাহু নাসীরা, হে নবী আপনি তার জন্য কোনো সাহায্যকারী পাবেন না। সাহায্যকারী পাবেন না মানে দেখবেন যে কোনো কারণে বাপ মার সাথে দুর্ব্যবহার কারণে তার কপাল পড়ে গেছে, কোন আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে বিয়াদবির কারণে তার ভাগ্য খারাপ হয়ে গেছে, এখন আপনি তার ভাগ্যটাকে ভালো বানানোর জন্য, তাকে উন্নতি করার জন্য আপনি যত কিছুই দেবেন না কেন, এটা মনে হবে সমুদ্রের ভিতরে আপনি সামান্য এক মুঠ মাটি ফেলতেছেন, কারণ তাকে আপনি কোনো দিক থেকে শান্তি এবং মুক্তি, তার জন্য আপনি কোনো উন্নতির পথ বের করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতের কোন কারণ তৈরি হয়ে যায়, এই ব্যক্তি স্বয়ং আল্লাহর থেকে সম্পর্ক ভালো করা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ তার পক্ষে সাহায্য করলো তার জন্য ভালো কোনো পথ আবিষ্কার করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন দ্বিতীয় আয়াতে, 52 নম্বর আয়াতে, হে নবী যাদের প্রতি আমি আল্লাহ লানত করে দিই আপনি এর জন্য কোনো সাহায্যকারী পাবেন না। সুতরাং এই যে ইহুদি এরা মক্কার কাফেরদের সাথে সন্ধি করে চুক্তি করে আপনাদের সাথে যে শত্রুতা করার চেষ্টা করতেছে, এদের প্রতি আল্লাহ লানত, এদের ব্যাপারে আপনি কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার লানত থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, হুজুর জায়নামাজের উপরে মক্কা এবং মদিনার ছবি আঁকা থাকিলে বসা ঠিক কিনা, বুঝায় বললে ভালো হয়। আসলে মক্কা মদিনার ছবি সম্মানের উপযুক্ত, এই যারা এগুলো করছে এরা সাধারণত তুর্কি, এই জায়নামাজগুলো তুর্কি থেকে আসা, কোনো দিনদার পরেজগার কোনো ব্যক্তির এই জায়নামাজগুলো আবিষ্কার করি নাই। উত্তম হলো কাবা শরীফের, কাবা অথবা মসজিদে নববী, এগুলো ছবিগুলো সম্মানজনকভাবে সম্মানজনক রাখা, পায়ের নিচেই না রাখা, কারণ আমি তো সিজদার জায়গায় হয় আমার বুকের নিচে রাখতেছি অথবা আমার সিজদার জায়গা রাখতেছি, কিন্তু আরেকজন ব্যক্তি তো এটাই কি করবে, পাড়াবে, সবাই কিভাবে পাড়াবে। তবে এটা গুনাহের কিছু না, আদবের বিষয়, নিজেদের যদি কোনো ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, তখন এমন জায়নামাজ ব্যবহার না করা। এবং আলহামদুলিল্লাহ আমার সাথে যারা থাকে আমি সবসময় বলে দিতে ভাই, এমন কোনো জায়নামাজ কিনবেন না, জায়নামাজ কিনবেন প্লেন একেবারে, নামাজে দাঁড়ালে ধ্যান খেয়াল অন্যদিকে যেন না যাইতে পারে, নামাজে দাঁড়াইছে খুব একাগ্রতার সাথে কিন্তু জায়নামাজের দিকে তাকাচ্ছে, চিন্তা করতেছে ফুলটা কিসের ফুল হইতে পারে, ডিজাইনটা কিসের ডিজাইন হইতে পারে। এই জায়নামাজ গুলো তো কোনো দিনদার মানুষ বানায়নি, এটা ব্যবসায়ী শ্রেণী হিসেবে করছে এটা, এই জন্য এটা নাজায়েজ কিছু না, উত্তম হলো প্লেন জায়নামাজ ব্যবহার করা। এবং মক্কা মদিনার ছবি কখনো এভাবে মানুষ অপমানজনক ভাবে আচরণ করবে, তুচ্ছ করবে এমন জায়গায় ব্যবহার না করা এটা। তবে যদি আমরা কেউ ব্যবহার করি তাহলে চেষ্টা করা উচিত নামাজের পরপর সাথে সাথে আবার উঠায় রাখা, কেউ যদি এটা না পড়ায়, তবে গোনা না, আদবের খেলা। প্রশ্ন, বিবাহ কয়টি করা জায়েজ আছে? বিবাহ ইসলাম ধর্মে চারটি বিবাহ করা জায়েজ শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে চারটি বিবাহ জায়েজ, কথাই বলতেই শেষ না, চারটি বিবাহ জায়েজ শর্ত সাপেক্ষে হলো, এক নম্বর হলো স্ত্রীদের শারীরিক হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে, শারীরিক হক যেটাকে আমরা বুঝি যেহেতু ছাত্রায় বোঝা যায় যৌন যে চাহিদা আছে সেই চাহিদা যথাযথভাবে পূরণ করার যোগ্যতা থাকতে হবে, স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করার যোগ্যতা থাকতে হবে। আজকে এক এক দিন করে এক একজনের কাছে অথবা দুই দুই দিন করে এক একজনের কাছে অথবা তিন তিন দিন করে এক একজনের কাছে এই সমতা সমানভাবে রক্ষা করতে হবে। যদি কোনো ব্যক্তি একাধিক বিবাহ করে, এক স্ত্রীর কাছে বেশি থাকে আর এক স্ত্রীর কাছে থাকে না, হাদিসের ভাষায় বলা হয়েছে ওই ব্যক্তি কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে তার এক পার্শ্ব অবশ থাকবে প্যারালাইসিসের রোগীর মতো, হাসরের ময়দানের মানুষ দেখে চিনবে এই ব্যক্তি দুনিয়াতে বিবিদের মাঝে ইনসাফ রক্ষা করে আসি নাই। আমাদের সমাজে যে একাধিক বিবাহ করে, আগের স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে শায়েস্তা করার জন্য তারা এক জায়গায় আটকাই ছুঁয়ে দেয়, এক হিসেবে আটকানোর মতোই বন্দী জীবন, আর একজন দ্বিতীয় জনকে নিয়ে সংসার করে, হারাম এটা, কোনো অবস্থায় জায়েজ নেই। এক নম্বর হলো শারীরিক হক, দুই নম্বর হলো সমতা রক্ষা করতে হবে, আর্থিক, এদের যে আর্থিক যে চাহিদাগুলো থাকবে, ভরণ পোষণ যেটা বলে, এই ভরণ পোষণ দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। এই যোগ্যতা যে ব্যক্তির আছে, সেই ব্যক্তি এক না দুই না তিন না চারটা বন্ধু বিবাহ করতে পারবে এই হক আদায় করার শর্তে। প্রশ্ন, এক লোক এত তাড়াতাড়ি নামাজ পড়ে যে আমি দুই রাকাত পড়তে ওই লোক ছয় রাকাত পড়িয়া ফেলিয়াছে, ওই ব্যক্তির নামাজের কি হইবে? এই রকম নামাজ নাকি পটলা বানিয়া মুখে নিক্ষেপ করা হইবে? বুঝাই বললে ভালো হয়। ওই ব্যক্তি কিভাবে পড়েছে ভিন্ন কথা, যদি তার মুখ চালু থাকে, ছোট ছোট সুরা দিয়ে পড়ে, তাহলে তো সংক্ষেপে পড়তে পারে। ইন্না তাইনা সুরো হাফেজ ছাত্ররা যদি পড়ে, আপনার বিসমিল্লাহ পড়তে পড়তে হাফেজ ছাত্রদের ইন্না তাইনা সুরা শেষ, আপনি তো মনে করবেন এত অল্প সময় আসলে কেন। এই জন্য বাহ্যিকভাবে এটা দেখে যে কোনো ব্যক্তির উপরে খারাপ ধারণা করা ঠিক না। তবে রুকু সিজদাগুলো ঠিক মতো আদায় করে কিনা, সর্বনিম্ন যতটুকু থাকা দরকার এতটুকু আদায় করে কিনা, এবং সোরাকেরা যেভাবে পড়তে সেভাবে ঠিকঠাক মতো তার আহরা করে হলেও পড়ে কিনা, তাহলে ওই ব্যক্তির নামাজ ঠিক। যদি সে কোনোভাবে ফাঁকিবাজি করে, রুকু সিজদা ঠিক মতো করে না, নামাজের সোরাকেরা ঠিক মতো পড়ে না, এই নামাজ ওই ব্যক্তির জন্য অশান্তির কারণ হবে, ওয়াইল হবে। এটার ব্যাপারে বলা হয়েছে যে সেরা ন্যাকড়া বানিয়ে তার চেহারায় নিক্ষেপ করা হবে। যদি নামাজের মধ্যে কোনো ক্ষেত্রে সে ফাঁকি দেয় না, চুরি করে না, কিন্তু স্বাভাবিকভাবে একটু তাড়াহুড়ার জন্য একটু তাড়াতাড়ি পড়ে, তবে তার নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো ধীর স্থিরভাবে নামাজ পড়া, রাকাতের সংখ্যা বাড়ানোর চাইতে গুণগত মান বাড়ানো, কোয়ালিটি আর কোয়ান্টিটি যেটা আলা আমরা বলি, কোয়ালিটিটা যদি বাড়ে তাহলে কোয়ান্টিটি কম হলেও সমস্যা নাই। দুই রাকাত নামাজের আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওনাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, 17 নম্বর পারা সূরাতুল মুমিনুন এর আয়াত, যে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমি মানুষের আমল নামা ওজন করব। এ কথা বলেন নাই যে আমি মানুষের আমল নামা গণনা করব। সুতরাং ছয় রাকাত, আট রাকাত, একশো রাকাত এটা বানানোর কি দরকার? যদি আমার নামাজটা ধীর স্থির সাথে দুই রাকাত নামাজই যদি ওজন দ্বারা হয়, তাহলে তো হয়তো একশো রাকাতের চাইতে এটার ওজন বেশি হবে। এই জন্য নামাজের ক্ষেত্রে নিয়ম হলো ধীর স্থিরতার সাথে নামাজ পড়া। যে ব্যক্তি এটা কি করতেছে, হয়তো তার নামাজের মধ্যে একাগ্রতা আসে না, এটা আবার আর এক যোগ্যতা। নামাজের মধ্যে একাগ্রতা আনার জন্য অনেক অনুশীলন লাগে, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে ওঠা বসা করলে, আমলের ভিতরে রুহানি আজ আসলে, নকল আমল জিকির আজকার বেশি বেশি করলে, এই সমস্ত ব্যক্তিদের নামাজের মধ্যে একাগ্রতা আসে। আর যদি নামাজের মধ্যে একাগ্রতা না আসে, তখন সে তাড়াহুড়া করে নামাজ পড়বে। এই নামাজ একেবারে না পড়ার চাইতে ভালো। তবে এই শ্রেণীর মানুষের উত্তম হলো, উচিত হলো আস্তে আস্তে ধীরে ধীরে সাথে নামাজ পড়ার অভ্যাস করা। তবে যেটা প্রশ্ন ছিল, এমন ব্যক্তির ব্যাপারে বাহ্যিকভাবে দেখে কোনো ব্যক্তির উপরে খারাপ ধারণা করা ঠিক না। প্রশ্ন, মেয়ে এবং পুরুষ নাকি জুড়ি নিয়ে দুনিয়াতে আসে, অনেক পুরুষ ও অনেক মহিলার জীবনে বিবাহ হয় না, তাদের জুড়ি কোথায়, বুঝায় বললে ভালো হয় না? জুড়ি নিয়ে আসে কোরআন হাদিসে এমন কথা নাই, শুধু কোরআনে এই কথা আছে যে আল্লাহ তাআলা বলেন যে আমি আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছি। এই এটার থেকে মানুষ অন্য মানুষগুলো বোঝে যে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর থেকে তৈরি করা হয়েছে, এ ব্যাপারে কোরআন হাদিসের কোনো দলিল নাই। এ ব্যাপারে অনেক গবেষণা হয়েছে, দারুল উলুম দেওবন্দের হেড মুফতি সাইয়েদ আহমদ পালনপুরি দামাত বরকাতুহ, ওনার একাধিক কিতাব আছে, উনি এক কিতাবে বলছেন যে এমন কোনো দলিল কোরআন হাদিসে নাই যে স্ত্রীকে স্বামীর থেকেই তৈরি করা হয়েছে। তাহলে যে সমস্ত মানুষের বিবাহ হই নাই, যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না, এদের ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে যে তার স্বামী হয় ছোট অবস্থায় মারা গেছে, এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। সুতরাং জোড়ায় জোড়ায় পাঠাইছে এটা ঠিক না, হ্যাঁ নারী পুরুষ এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তির সাথে জোড়া আছে এমন কোন দলিল কোরআন হাদিসে নাই। তাহাজ্জুদ নামাজ অন্ধকারে পড়লে নাকি আলো জ্বালিয়ে, অন্ধকারে পড়বো নাকি আলো জ্বালিয়ে পড়বো, বুঝায় বললে ভালো হয়। অন্ধকারে পড়লে যদি ভয়ভীতির আশঙ্কা না থাকে, তাহলে অন্ধকারে পড়া যায়, আলো জ্বালিয়ে হালকা আলো জ্বালাতে যদি একাগ্রতা নষ্ট না হয় তাহলে হতে পারে, কিন্তু অন্ধকারে নামাজ পড়লেও নামাজ হবে, এক নম্বর। দুই নম্বর কথা হলো, যেভাবে আমার একাগ্রতা আছে, অন্ধকারের মধ্যে হোক আলোর মধ্যে হোক, যেভাবে আমার নামাজের মধ্যে একাগ্রতা আছে সেভাবে আমার পড়া উচিত। হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় কেন? এবং জবাবে আরেকজন ইয়ারহামুকাল্লাহ বলতে হয় কেন, বুঝিয়ে বললে ভালো হয়। হাসির মধ্যে আধুনিক বিজ্ঞান, প্রায় ইন্টারনেট খুললে পাবেন, অনেক আগে আধুনিক বিজ্ঞান অনেক গবেষণা করে দেখছে, এক একটা হাসিতে মানুষের অনেক লক্ষ লক্ষ জীবাণু বের হয়ে যায়। আপনার মাথা ধরছে মনে করেন, আপনি হাসিতে দেখবেন আপনার মাথা পাতলা হয়ে গেছে, তা হাসির মধ্যে অনেক জীবাণু দূর হয়। আল্লাহ তাআলা যে এত জীবাণু দূর করে আমাকে সুস্থ করে দিলেন, এই জন্য সুপ্রিয়াদান বলতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাকে সুপ্রিয়া করার তৌফিক দিলেন, এই জন্য আমার পাশে যে ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোর প্রতি আরো দয়া করুন, ইসলাম ধর্মের কত সুন্দর নিয়ম। সুতরাং হাসির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে হয় এই জন্য যে আল্লাহ তাআলা নিয়ামত আমাকে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। এই জন্য উত্তর আরেকটা বলে দিই, হায়াসুমা লা হাওলা বলতে হয় কেন, লা হাওলা হা মুখ হা করতে হয়, এটা শয়তানের পক্ষ থেকে। হায় আসে শয়তানের পক্ষ থেকে, যখন মানুষের অলসতা উদাসীনতা ঘুম ঘুম ভাব আসে তখন হায় আসে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলতে হয় যে শয়তান ওই ব্যক্তির উপর আক্রমণ করেছে, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য হায় আসলে মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা করে দেয়, এটা শয়তানের আক্রমণ, এই জন্য লা হাওলা। আর হাসিটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই জন্য আলহামদুলিল্লাহ। মানুষ বলে প্রথমে যে ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তি নাকি 90 নেকি পায়, দ্বিতীয় ব্যক্তি যে সালাম দেয় সে নাকি 10 নেকি পায়। এক মুফতি সাহেব বললেন সালাম দিলে 30 নেকি, যে ব্যক্তি সালামের উত্তর দিবে সে 10 নেকি, বুঝায় বললে ভালো হয়। আসলে 90 নেকি, 10 নেকি, 30 নেকি, 10 নেকি, এগুলোর মাঝে অকাট্য কোনো হাদিস পাওয়া যায় না, শুধু এ কথা পাওয়া যায় যে ব্যক্তি আগে সালাম দেয় তারা সব বেশি। এটা বোঝানোর জন্য অনেক সময় আমরা এভাবে ব্যক্ত করে যে আগে সালাম দিলে 90 নাকি উত্তর দিলে 10 নাকি, কিন্তু এটাই স্পষ্ট যে আগে সালাম দেওয়ার মধ্যে সওয়াব বেশি। নাপাক অবস্থায় জিকির করা যাবে কিনা বুঝে বললে ভালো হয়। নাপাক অবস্থায় যে কোনো জিকির করা যাবে, শুধু যে অবস্থায় গোসল ফরজ হয় এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, স্বপ্নদোষের কারণে, স্ত্রী ব্যবহার করার কারণে ইত্যাদি কারণে। যখন গোসল ফরজ হয় তখন কোরআন তেলাওয়াত বাদে বাকি যে কোনো জিকির করা যায়। আর বাকি যে কারণে অজু ফরজ হয় বাথরুম থেকে আসার পরে বায়ুপথে বায়ু নির্গত হলে, এটার পরে যে কোনো জিনিস জিকির করা যায়, এবং এমনকি কোরআনে কারিমও তেলাওয়াত করা যায় মুখস্থ স্পর্শ করা ব্যতীত। বুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমাকে মা ফাতেমা, মা ফাতেমা বলে ডাকতেন। আমরাও কি মা ফাতেমা বলবো নাকি বুঝাই বললে ভালো হয়? আমাদের তো আর মা না, তবে আল্লাহ রসুলের মেয়ে এবং বিবিগণ সমস্ত মুসলমানের জন্য মার সমতুল্য, যেটাকে আরবিতে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। মাকে যেমন বিবাহ করা যায় নেই, আল্লাহ রসুলের স্ত্রী এবং মেয়েগণ তখনকার যুগের কোন সাধারণ মানুষের জন্য বিবাহ করা যায় ছিল না, আল্লাহ রসুলের বিবিগণের জন্য, বিবিগণের জন্য নিয়ম ছিল। আর আল্লাহ রসুলের মেয়েকে আল্লাহ রসুল মেয়ে সাধারণত মা বলে ডাকে, এই দিক থেকে মা ফাতেমা বলতো। আমাদের জন্য মা ফাতেমা বলার কোনো কোরআন হাদিসে কোনো আদেশ নিষেধ আসি নাই, সুতরাং আল্লাহ রসুল বলতেন আল্লাহ রসুলের মেয়ে হিসেবে বলতেন, আমাদের তো আর মেয়ে না, সুতরাং আমাদেরকে মা ফাতেমা বলতে হবে এমন কোনো বিধান না। অনেকে সালাম সালাম মুসাফা করে হাত বুকে লাগায়, বুঝায় বললে ভালো হয়, সালাম মুসাফা করে হাত বুকে লাগানোর কোনো নিয়ম নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবা একরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম জিহাদ করিয়াছেন, হিজরত করিয়াছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জিহাদ ও হিজরত কিভাবে হবে বুঝাই বললে ভালো হয়। হিজরত ছিল যে তখনকার যুগে কাফের রাষ্ট্রে ইসলামী হুকুম মানার ব্যবস্থা ছিল না, এই জন্য হিজরত। যদি কোনো এলাকায় এমন কোনো অবস্থা জারি হয় যে সেটা ফরজ আমল করা যায় না, নামাজ পড়া যায় না, আজান দেওয়া যায় না, যাকাত দেওয়া যায় না, মেয়েরা খাস পর্যায়ে চলতে পারবে না, এমন ফরজ আমল যে জায়গা করা যায় না, সে জায়গার থেকে তার পার্শ্ববর্তী যে জায়গা আমল করা যাবে সে জায়গা হিজরত করা ফরজ। আর স্বাভাবিকভাবে যে দেশে আমলগুলো করা যায় সেই দেশ থেকে আর এক দেশে হিজরত করা ফরজ না, এক নম্বর কথা। তবে যে দেশের চাইতে আর এক দেশ ভালো ওই দেশে হিজরত করা মুস্তাহাব। মক্কা থেকে বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি মক্কা মদিনায় যায়, পাঁচাক্ত নামাজ হারামাইন শরীফে ইনি পড়বে, তাহলে বাংলাদেশ থেকে তার আমলটা অনেক ভালো হবে। এই সমস্ত জায়গা হিজরত করা মুস্তাহাব, ফরজ না। আমাদের বুজুর্গানে দিন শেষ জীবনে হিজরত করে মক্কা মদিনায় যাইতে, তাহলে মূল হলো ইবাদত বন্দেগী করার সুযোগ থাকা না থাকা, যদি ইবাদত বন্দি করার সুযোগ না থাকে তখন যে দেশে ইবাদত বন্দি করার সুযোগ থাকবে ওই দেশে হিজরত করে যেতে হবে যদি আমি এই দেশে এই ইসলামী পরিবেশ কায়েম করতে না পারি। দ্বিতীয় হলো জিহাদ। জিহাদের হুকুম সবসময় বাকি থাকবে, তবে জিহাদ অর্থ সবসময় যে ডাল তরোয়ার দিয়ে করতে হবে এমন না। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলছেন যে বাতিলের মোকাবেলায় হক কথা বলাও জিহাদ, বাতিলের অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করাও জিহাদ। এবং একজন হক কথা বলে জিহাদ করতেছেন, একজন দিনের দাওয়াতে জিহাদ করতেছেন, একজন হাতের লেখায় ধর্মীয় বই পুস্তক লিখে জিহাদ করতেছেন, এটা বাতিল দিন জিতার জন্য যত চা যত মেহনত হবে সবগুলো জিহাদের অন্তর্ভুক্ত। প্রশ্ন, তাবলিগ জামাতে দুই ভাগে বিভক্ত হওয়ার সাত গ্রুপ ওলামাদের স্বীকার করে না, তবে কি তারা আলেমদের পিছনে নামাজ পড়লে শুদ্ধ হবে কি? সাত তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়েছে, এই কথাটা সঠিক না। তাবলিগ জামাত মূল তাবলিগ জামাত ঠিক আছে, সাত সাহেবের কিছু অন্ধভক্ত আলারা তারা ভিন্ন একটা মত আবিষ্কার করে, তারা ভিন্ন একটা মতাদর্শ আবিষ্কার করেছে, এটা মূল তাবলিগের কোনো বিভক্ত হয়নি। তাহলে তো এখন বলতে হবে যে মুসলমানরা 73 তলে ভাগ হয়েছে, মুসলমান তো মুসলমান ঠিক থাকবে, যারা এ জায়গার থেকে বের হয়ে গেছে তারা অন্য দলে চলে গেছে, কে হয়ে গেছে শিয়া, কে হয়েছে কাদিয়ানি, কে হয়েছে বিভিন্ন দল, কিন্তু দাওয়াত তবলিগের মূল যে কাজ আগের যুগে যে কাজ ছিল সেই কাজ এখনো দাওয়াত তবলিগ ঠিক আছে। এ জায়গার থেকে কিছু লোক বের হয়ে যায় ভিন্ন একটা মতাদর্শ আবিষ্কার করে বিভিন্ন নামে, মূল দাওয়াত তবলিগ, আসল তবলিগ, এটা আদি তবলিগ, এগুলো নাম দিতে, এটা মূল মূল তবলিগের মাঝে বিভক্তি হয় না, এটা বুঝতে হবে। কারণ আপনি যদি জরিপ করেন আমাদের মসজিদে, আপনি জরিপ করবেন যারা আলহামদুলিল্লাহ তবলিগের আমলের সাথে জড়ে, আপনি শতকরা দুইজন একজন বা দশজনের মধ্যে একজন পাবেন যে সাত সাহেবকে মহব্বত করে কিন্তু তার এই সমস্ত সবগুলো কথা মানে না, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তি মূল তবলিগের মধ্যে আছে। এখন আন্তর্জাতিক অবস্থা যদি আপনারা জরিপ করেন, আন্তর্জাতিক অবস্থার অবস্থা হলো সমস্ত তবলিগ ওয়ালারা আলমী সুরা, আগে যেমন ছিল ইন্টারন্যাশনাল যেটা ইসল সুরা ছিল, সবাই এখন এই সুরার দিকে ফিরে আসতেছে, বুঝতেছে কেন? এরাই তো একসময় বলতো ওলামাদের সাথে দেখা করা, নবীর সাথে দেখা করার সমতুল্য, ওলামাদেরকে যদি জামাতে পাইতো কত খুশি হইতো, না আলেম পাইছি মাদ্রাসা শিখতে পারবো, ওলামা একরামকে এমনকি মাদ্রাসার ছাত্র পাইলে খুশি হতো যে এই ছাত্র থেকে আমি আলহামদুল সুরা মস্ত করতে পারবো, সুরা কিরাত মস্ত করতে পারবো। এখন যখন দেখছে না এক তারিখে যে এই ছাত্রদেরকে ওলামাদেরকে রক্তাক্ত করতেছে, বিভিন্নতা করছে, সাধারণ যাদের বুঝতেছিল না বুঝছে, এরা অন্ধ এমন ভাবে হয়েছে, এরা হক বদল বুঝতে রাজি না, এদের দাবি ঠিক মানতে হবে, এইগুলো যারা বুঝতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা সত্য যে যারা দীর্ঘদিন ধরে তবলিগ করেন তারা হযরত মাওলানা সাহেব সাহেবকে মহব্বত করে, এটা তো অবশ্যই স্বীকার করি, আমাদের ভিতরে মহব্বত আছে, কিন্তু মহব্বত থাকার অর্থ এটা না যে কোরআন হাদিসের বিরোধিতা করে তবলিগ করতে হবে, এটা তো কোনো অবস্থায় না। গেল আমাদের এটাকে বারবার আলোচনা হয়েছে, দুই সপ্তাহ আগে আলোচনা হয়েছে, আমরা একথা সবাই জানি যে দাওয়াত তবলিগের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়, ছয়টা সিফাতের উপর আমল করিতে পারিলে, ছয়টা গুণের উপর উঠতে পারিলে দিনের উপর চলা সহজ হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনার বাসায় আপনি আয়োজন করতেছেন, একটা অনুষ্ঠান করছেন, বিভিন্ন বিভিন্ন ধরনের আপ্যায়নে খাবারের ব্যবস্থা করেছেন, আপনি একটা লোকরে বললেন ভাই তুমি কি করো দাওয়াত দাও, সে এলাকার আপনার আপনি যে লিস্ট দিচ্ছেন লিস্ট অনুপাতে সবাইকে দাওয়াত দিচ্ছে, কারণ দাওয়াত দিয়ে এনে তো আপনার বাসায় আপ্যায়ন ব্যবস্থা করতে হবে, দাওয়াত দিয়ে লোক আনবে আর আপ্যায়ন আপনি ব্যবস্থা করেছেন, এই খানা তারা গ্রহণ করবে। এখন যদি শুধু দাওয়াত ওনারা এই আপ্যায়নওয়ালাদেরকে বাদ দিয়ে বললো ভাই আপনাদের খানা টানা কোনো কিছু দরকার না, আপনার পাচ্ছেন, আমরা শুধু দাওয়াত দিয়ে আপনার বাসায় লোক উপস্থিত করবো, এই আপ্যায়ন যারা করবো ওলামা একরা, উদাহরণ দিয়ে বোঝালাম, দাওয়াত দিয়ে ইসলামের মৌলিক যে দিকগুলো আছে, নামাজের মাসআলা, হজের মাসআলা, সুরকিরাত মাসতু, দিনের অনেক শাখা আছে, 12 বছর দাওয়া হাদিস পড়ার পরও আরো 2 বছর 4 বছর পড়ার পরে তারপরে একটা সাবজেক্ট নিয়ে সে মোটামুটি জানে, ইসলাম এত ব্যাপক জিনিস। সুতরাং দিনদার হওয়ার মাধ্যম হলো দাওয়াত তবলিগের মাধ্যমে দিনের আগ্রহ তৈরি হলে হক্কানি ওলামা একরামের কাছ থেকে এসে শিখে তারপর আমল করতে হবে, এটা ছিল মূল কথা। এখন যদি কেউ যে কোনো কারণে জেদের গুসিবুদ হয়ে, রাগের গুসিবুদ হয়ে, আগে বললাম দাবি সালিস মানে তালগা খাওয়ার, এমন যদি হয় যে সবকিছু মানে কিন্তু ওলামা একরামের কথা মানা যাবে না, তাহলে তো ভাই বুঝতে হবে সমস্যা, কেন ওলামা একরাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি এখন জীবিত আছেন, উনি বারবার এক কথা বলেন যে এই সারা বিশ্বের যে ফেতনা চলতেছে, এই ফেতনা দমানোর একমাত্র হাত হলো মাওলানা সাদ সাহেবের। এক মিনিট সময় দিলে উনি ঠিক করে ফেলতে পারবেন। উনি যদি বলে যে আমি আলামে শোরা মানবো, আমি নিজেকে জামের তো দাবি করি না, উনি যদি বলে যে যে মাসলাগুলো ওলামা একরাম ভুল ধরছে আমি এই মাসলাগুলো থেকে তওবা করলাম, আর কখনো এই ভুল মাসলা বলবো না, আর এই যে তবলিগ সারা বিশ্বে যেভাবে চলছে এইভাবে চলবে, এক মিনিটে সব ঠিক হয়ে যাবে, এক মিনিটে সব ঠিক হয়ে যাবে, এক ঘন্টা লাগবে না এবং এক মাসও লাগবে না। সব কথার এক কথা ভাই, দাওয়াত তবলিগ আমার মূল উদ্দেশ্য না, আলেম হওয়া মূল উদ্দেশ্য না, এই কোরআন হাদিসের তাফসীর মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করব কিভাবে? কোরআন ও হাদিসের উপর আমল করার মাধ্যমে। কোরআন আমাকে যেটা বলবে, হাদিস আমাকে যেটা বলবে, সেটা আমি মানবো, কোনো ব্যক্তির কথা মানবো না। আলেমের কথা আমার মূল উদ্দেশ্য না, মাওলানা সাদ সাহেবের কথা মূল উদ্দেশ্য না, কোনো ব্যক্তির কথা উদ্দেশ্য না। তবে আমরা জানি না, এই জন্য হক কথা যেটাকে পাই সেটাকে আমাদের গ্রহণ করতে হয়, এটার উপর উদ্দেশ্য হলো শরীয়তের উপর চলা। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য থাকবে আখেরাত, মূল উদ্দেশ্য থাকবে ইবাদত করতে, মূল উদ্দেশ্য থাকবে কোরআন ও হাদিস। এই চিন্তা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি কখনো কোন এক দলের উপর কঠোর হইতে পারি না, কোন দলের উপর আমি কঠোর হইতে পারি না। সুতরাং এই আগে যে যিনি প্রশ্ন করেছেন, দাওয়াত তবলিগ দুই দলে বিভক্ত হয়েছে না, কোনো অবস্থায় দুই দলে বিভক্ত হই নাই। আমাদের বাংলাদেশে যদি আপনি সাল লাগানো আলেমদের লিস্ট নেন, আমাদের মিরপুরে সাল লাগানো আলেম 50-60 জন, এক বছর তারা তবলিগ করছে, সালওয়ালা এক বছর আলেম যারা এক বছর করছে, এদের মধ্যে একজন শুধু অর্ধেক ঘেঁষা, হালকা ঘেঁষা, বাকি 59 জন এই হকের ওলামা একরামের পক্ষে। মাওলানা জোবায়ের সাহেব হুজুর, যে আজকেই বললাম তাফসিরে, আজিজুল হক সাহেব হুজুর বলতেন যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কি রেখে আসছো, আমি বলবো আমি জোবায়েরকে রেখে আসছি। এই মাওলানা সাদ সাহেব হুজুর 94 সাল থেকে, যে সাল থেকে বিশ্ব ইসলামে বয়ান করেন, সমস্ত বয়ান এই মাওলানা জোবায়ের সাহেব হুজুর করেন। আপনি কাকাইলে যারা হকানি ওলামা একরাম যদি দেখেন, বিশ্বের ওলামা একরাম যদি দেখেন, তারা যে সমস্ত কথা বলতেছে, আমরা যারা জানি না বুঝি না, আমাদের বিশ্বাস করতে হবে হকানি ওলামা একরামই হক কথা বলতেছে, এদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। কারণ কি, যদি ওলামা একরামকে আপনি না মানেন, ওলামা একরামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনি মানবেন না, আপনার ক্ষতি হবে। আপনি ওলামা এক সাথে শত্রুতা রাখেন, আপনার ক্ষতি হবে, আপনার ভিতর থেকে ইমান আস্তে আস্তে চলে যাবে, আপনার বংশে কেউ কোনোদিন আলেম আহমেদ হইতে পারবে না, আর যদিও হয়ে থাকে তা ওগুলো হবে দোকান। আমি কই দিনদার বাপ, কিন্তু আলেমদেরকে শ্রদ্ধা করে না, আলেমদের সাথে দুশ্মনী রাখে, ছেলেকে জোর করে পড়াইছে, পরে দেখা যায় আসলে এখন দেখা যায় ছেলেরে দোকান দিয়া রাখে, ছেলে এখন হাদিস করে না, কোনো খেদমত করবে না, দোকানদার হইতে চায়। আমি কইছি যে বাপের সম্পদ নাও, বাপ দাও আলেমদের সাথে বিয়াদবি করছে কিনা। এই জন্য ভাই, এই কখনো এই কথা না বলি যে ওলা মুখী দাওয়াত তবলিগ দুই ভাগে বিভক্ত হয়েছে, দাওয়াত তবলিগ দুই ভাগে বিভক্ত হই নাই, দাওয়াত তবলিগ মূল দাওয়াত তবলিগ এখনো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমল চলতেছে না তো সমস্ত আমল চলতেছে আলহামদুলিল্লাহ। যে ফাজাইল আমল, হ্যাঁ ফাজাইল আমল দুই নম্বরটা বাইর করে ফেলছে, বাইরে করে এরা করুক। দুনিয়াতে ফেতনা, হাদিস শরীফে আসছে সকালে ফেতনা একটা, বিকালে আর একটা, বিকালে আর একটা, সকালে আর একটা, মানে প্রতি মুহূর্তে ফেতনা আসতে থাকে। আল্লাহ উদাহরণ দিয়েছেন যে তসবির দ্বারা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা আসতে থাকে, এভাবে ফেতনা একটার পর একটা আসতেই থাকবে। আমাদের আল্লাহ রাসূল বলে দিয়েছেন কোরআন ও হাদিস হক্কানে বলা নাই, অনেক আলোচনা সমালোচনা হয় এগুলোর দিকে না, যে আগে যদি আপনি ওলামা একরামকে বিশ্বাস করতে পারতেন, এখন কিন্তু আপনি এখন কেন সমস্যা পারেন না, তাহলে বোঝা যাচ্ছে উদ্দেশ্য খারাপ। ওই যে আমি একদিন উদাহরণ দিয়েছিলাম যে এক লোক মাছ মারতে যাবে, শেষ করে দিচ্ছি, এক লোক মাছ মারতে যাবে, আর একজন বলছে ভাই চল যাই মাছ মারতে, মাছ ভাগ করে নি বাড়ি, বলছে ঠিক আছে মাছ তো ভাগ করেই নিবে, মাছ মারার পরে মাছ ভাগ করতেছে পাঁচ ভাগ করার পরে এখন যে সাথে আছে সে মনে করতেছে যে লোক মাছ ভাগ করছে তার ব্যাগ তার জাল সে নিজে, সে হয় 3 ভাগ নেবে, আমারে হয় 2 ভাগ দেবে, কারণ মাছ ভাগ করে, যে মাছ 1 ভাগ আমার, 1 ভাগ আমার জালের, 1 ভাগ আমার থলের, 1 ভাগ তুই পাবি না, 1 ভাগ করে দেবো না, মাছ তো ভাগ করে নিল। তা আমি যে ইতাহাত করতেছি, আমি যে আনুগত্য করছি, কার আনুগত্য করতেছি? আপনি নাম দিয়েছেন আপনি দিনদার পরেশগার, এই 1 তারিখের আমাদের ছাত্রদের কথা বলি, আমি যে সমস্ত মাদ্রাসাগুলোতে পড়ে একটা মাদ্রাসায় 26 জন ছাত্র আহত, 2 জন ছাত্র এখনো ক্লাস করছে, এর এত আতঙ্কিত, এদেরকেই তো আপনারা একসময় কি দেখতেন, যদি এই জায়গা জামিলুল মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের 24 ঘন্টা জামাত আসতো, এলাকার সমস্ত বিলিগলার বাইরে খুশি হতো না, কি করবে, আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, আলেমদের জামাত আসছে, আসি আলেমদের জামাতকে এদের কাছে বাইরে বের করে দিচ্ছে। কেন এটা হলো? ওই যে সালিস মানে তালগাছ আমার, এটা কোনো দিনের জন্য হইতে পারে না ভাই, কোনো অবস্থায় কোনো দিনদার ব্যক্তির এটা হইতে পারে না। মানুষের বিবেক আছে আমার, বিবেক দিয়ে বুঝতে হবে আমার, কি বুঝতে হবে, হক বাতিল বুঝতে হবে। দুয়ার দিয়ে যদি আমি বুঝি হবে না, দুয়ার দিয়ে বুঝলে কখনো হক বাতিল বোঝা যায় না। আত্মসিদ্ধ দরবার আছে, দেওয়ানবাগের দরবার আছে, দুয়ার দিয়ে সবার অনুসরণ আছে, অনুসারী আছে, অনুসারী ছাড়া কোনো লোক নাই। এবার দুই দিনের জন্য যে আমাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পর আমাদের জেলার একজন লোক এই পক্ষে হোন্ডা থাকায় আমাকে চেনে, ওষুধ কোম্পানিতে চাকরি করে, এই অর্থ ওনার সুন্নাতুল লেবাস ওষুধ কোম্পানিতে চাকরি করে, আমাকে আগের থেকে চেনে, বলে যে হুজুর মুখছে ভালো আছেন, জি ভালো আছি, তা কি ইতাহাতি নাকি ওলামা পন্থী? আমি বললাম কোনো আলেম তো ইতাহাত হইতে পারে না, কোনো আলেম তো কখনো ইতাহাত হইতে পারে না, এটা তো আশ্চর্য কথা। বিভিন্ন কথা প্রসঙ্গে যখন আটকায় ফেলছি, আটকায় ফেলার পরে শেষ করলে কাজে যে অনেক মানুষ তো ওনার অনুসরণ করে, আমরা অনুসরণ করে তো কি আট প্রসিডে করে, দেওয়ান বাগিরে করে, এটা কি হকের আলামত হয়ে যাবে নাকি? এই কথা বলার মধ্যে ঠিক আছে তাহলে যাই, তাই কিন্তু আদায় চলে গেলে এলাকার আসলে যারা ছিল আটকানোর চেষ্টা করছে, তুমি কিন্তু আমার ব্যস্ততা আমি চলে গেলাম। এই জন্য আপনাদের অনুরোধ করবো, যারা এই ধরনের চিন্তা চেতনা রাখে আমাদের ভাই, এদের সাথে কোনো দুর্ব্যবহার না করে এদের জন্য দোয়া করা বুঝানো ভাই। তুমি যদি তোমার আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্য থাকে, আখিরাত উদ্দেশ্য থাকে, ইবাদত বন্দীর উদ্দেশ্য থাকে, তাহলে তোমার তো দিন শিখতে হবে, তুমি দিন কাছ থেকে যেয়ে শিখবা। আমি তো বলি যে ওলামা একরাম যদি কোনো এক জায়গা থেকে বিরূপ হয়ে যায়, তাহলে মানুষের কলেমা তৈবা সহি করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, সূরা ফাতিহাও ঠিক করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, সহি মাসআলা দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। এই জন্য ওলামা একরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা আমাদের প্রতিনিধি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। এদের সাথে দিনের কোনো স্বার্থ নিয়ে এদের সাথে শত্রুতা করা কোনো ইমানদারের উচিত না। ব্যক্তি স্বার্থ হইতে পারে, আচরণের জন্য হইতে পারে, লেনদেনের জন্য হইতে পারে, এই ধরনের কোনো স্বার্থে এদের সাথে বিদ্বেষ পোষণ না করা। যদি কেউ করে তাহলে তার নামাজের মাস আলাদা, তার নামাজ হয়ে যাবে, কেন সে তো ইমাম সাহেবের কে অস্বীকার করা যায়। যদি ইমাম সাহেবকে এই কথা বলতে ইমাম সাহেব বেঈমান কাফের ইত্যাদি, তাহলে ওই ব্যক্তির নামাজের সমস্যা ছিল, এটা তো তারা করে না। সুতরাং যে ব্যক্তি প্রশ্ন করেছেন যে এদের নামাজ হবে কিনা, তাদের নামাজ হয়ে যাবে, তবে তাদেরকে এত মারাত্মক মনে না করা, এদের নামাজ হবে না। এরা যে কোনো কারণে ওলামা একরামের সাথে দুর্ব্যবহার করছে বা ভুল বুঝতেছে, এবং হযরত মাওলানা জুবায়ের সাহেবের এইবার বিশ্বস্তমা আমি নিজ কানে শুনছি, আমাদের জুবায়ের সাহেবের ওনার তো অনেক আগে থেকে, ওনার 20 বছর আগে থেকে এই ফেতনা ওনারা বুঝতেছিলেন, এবং 5 বছর আগে ঈদ থেকে দারুল দেওবন্দ থেকে মুক্তি সাহেব আমার পালন করে দামাত বরখাত উর্দুতে চিঠি পাঠাইছেন, সেই চিঠিটা কাকাইল মসজিদে এখনো সংরক্ষিত আছে, যে মাওলানা সাহেব যে আন্দোলন শুরু করছে, আন্দোলন কিন্তু ভিন্ন একটা চিন্তা উনি আবিষ্কার করতেছে। মাওলানা জুবায়ের সাহেবের এগুলো বিভিন্ন ভাবে বুঝিয়ে এবার হয়তো ওইদিকে চিন্তা করে বলতেছিলেন, ভাই দুনিয়ার মধ্যে যত বিষ আছে এই বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু আলেমদের গোস্ত, আলেমদের রক্তের বিষ খুব মারাত্মক বিষ, এই বিষ যারা খায় এরা কিন্তু বেঈমান হয়ে মারা যায়। এজন্য বিশেষভাবে অনুরোধ করবো, হ্যাঁ আপনি শক্ত দিলে হওয়ার কারণে আপনি ফিরে আসতে পারতেছেন না, কিন্তু হকানি ওলামা একরামের সাথে আপনি বিরোধিতা করেন না, আপনার বুঝতে দেরি হচ্ছে, যে কোনো কারণে আপনার বুঝতে দেরি হচ্ছে, এই জন্য আপনি হকানি ওলামা একরামের সাথে কখনো বিরোধিতা করেন না। কারণ ওলামা একরামের একটা সহজ পরিচয় হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলীর ব্যাপারে যে স্বপ্নে আল্লাহ তাআলার সামনে যখন উনি দাঁড় হয় উনি খুব ভয়ে ছিলেন, তখন আল্লাহ তাআলা বলেন, হে মালিক আমি যদি তোমাকে এই শাস্তি দিতে চাইতাম, লাঞ্ছিত করতে চাইতাম, তাহলে আমি তোমার মধ্যে আমার এলমে নববী আসমানি এলেম তোমাকে দান করতাম না। আল্লাহ তাআলা যাদের ভিতরে এলেম দান করে, কোনো ব্যক্তির থেকে ফিরাচ্ছি না, এলেম দান করে দিনের খেদমতের জন্য লাগাইছে, এই সমস্ত ব্যক্তিকে সম্মিলিতভাবে কারোর সাথে যদি কারো দুশ্মনী রাখে তাহলে তার কপাল ফুটবে। জন্য সার কথা অনেক লম্বা হয়ে গেলে সার কথা হলো, এইভাবে কোনো অবস্থায় না বলা যে তবলিগ দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ সাময়িকভাবে সরকারকে হাত করে, উপস্থ কাউকে হাত করে সাময়িকভাবে অনেক মাঠকেও নিয়ে নিতে পারে, কিন্তু এটার জন্য যে হক হয়ে যাবে এটা কখনো দলিল না। হক হলো কোরআন হাদিস তার পক্ষে আছে কিনা, সমর্থন করে কিনা, হকানি ওলামা একরাম তাকে কি করে কিনা, তাকে বা তাদেরকে সমর্থন করে কিনা, এটা হলো হক হওয়ার আলামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দিন বুঝে তার উপর আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله দীর্ঘক্ষণ ধরে আল্লাহ কোরআনের সঙ্গে পড়ছে কিছু সময় কাটিয়েছি ইয়া আল্লাহ এর ওসিলা করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের জিন্দা মরদা সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দেন ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাপ খারাপ অনেকে মা খারাপ ইয়া আল্লাহ দুনিয়ার বুকে সবচেয়ে আপন ছিল আমাদের মা ইয়া আল্লাহ এই শীতের রাত্রে দেখি কোন মা আপনার সন্তানকে একটা মুহূর্ত কষ্টের শিকার হতে দেয় না আপনি মাফ করে দেন আল্লাহ সেই বাপ্পার কবর কে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া আল্লাহ তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের যাদের বাপ মা জীবিত আছেন সেই সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করে ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করে সুস্থতায় বরকত দান করে ইয়া আল্লাহ নেক আমলে বরকত দান করে ইয়া আল্লাহ দূর দূর থেকে যে সমস্ত ভাইরা কোরআনের মহব্বতে আসে তাদের সকলের সময়ে বরকত দান করে তাদের সাথে আমাদের হায়াতেও বরকত দান করে ইয়া আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আপন নিরাপত্তার ব্যবস্থা করে দে ইয়া আল্লাহ দিনের মূল জিনিস হলো ইয়া আল্লাহ ইলম ও যিকির ইয়া আল্লাহ ইলম ও যিকির দিনের মূল রূপ ইয়া আল্লাহ সেই দুইটা তো আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে ইয়া আল্লাহ যিকির তো অনেকে বিদায় নিয়েছে ইয়া আল্লাহ ইলম বিদায় নিচ্ছে আলেমদের সাথে দুশ্মনী করার কারণে ইয়া আল্লাহ ইলম ও যিকির ইয়া আল্লাহ পরিপূর্ণভাবে অর্জন করবার তৌফিক দান করে ইয়া আল্লাহ ইলম ওয়ালা এবং যিকির ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবার তৌফিক দান করে ইয়া আল্লাহ যাদেরকে যাদের সাথে সুসম্পর্ক রাখলে আপনি সন্তুষ্ট হবেন তাদের সাথে সুসম্পর্ক রাখবার তৌফিক দান করে ইয়া আল্লাহ যাদের সাথে ইয়া আল্লাহ যে পথে চললে আপনার লানত আছে ইয়া আল্লাহ আপনার নেক বান্দাদের সাথে দুশ্মনী করলে যারা আপনার দিকে ডাকে তাদের সাথে দুশ্মনী করলে ইয়া আল্লাহ সেই লানতের পথ থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করে ইয়া আল্লাহ আমাদের যার যে অভাব রয়েছে সেই অভাবকে আপনি দূর করে দেন যে অসুস্থ তাদের জন্য সুস্থতার ব্যবস্থা করে দেন যারা বিভিন্ন পেরেশানিতে জর্জরিত তাদেরকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে ইয়া আল্লাহ আপনার কাছে দীর্ঘ হায়াত চাই কিন্তু হায়া আল্লাহ বার্ধক্যের কষ্ট থেকেও মুক্তি চাই ইয়া আল্লাহ আমাদের কাউকে ইয়া আল্লাহ বার্ধক্যের কষ্ট পেলে ইয়া আল্লাহ কঠিন রোগে ভোগাই ভোগাই মৃত্যু দিয়েন না ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ শরীরে সবল দেহে নিজের কাজ নিজে করে যেতে পারি সেইভাবে হায়াতের মধ্যে বরকত দান করে ইয়া আল্লাহ আপনি আমাদের সকলে হালাল রিজিকে বরকত দান করেন ইয়া আল্লাহ সুস্থতায় বরকত দান করেন ইয়া আল্লাহ নেক আমলে বরকত দান করেন ইয়া আল্লাহ সঠিক দিন বুঝে সেই দিনের উপর চলা আপনি আমাদের সকলের জন্য সহজ করে দেন ইয়া আল্লাহ গীবত শিকায়ত এবং দুশ্মনী রাখা থেকে আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইহুদি নাসারা ইয়া আল্লাহ কুসবাব থেকে আমাদের সকলকে পবিত্র করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন কার কিসের অভাব কার কিসের পেরেশানি আমাদের সকলকে সকল প্রকার অভাব থেকে মুক্তি দান করে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ মৃত্যুর সময় যেন কলমা নসিব হয় ইয়া আল্লাহ দুনিয়াতে সব কিছু বাইরা যদি ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি না পাই জান্নাত যদি না পাই তাহলে সব কিছু বেকার ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি দান করে আমাদের সকলকে ধন্য করে দেন ইয়া আল্লাহ মৃত্যুর সময় যেন কলমা নসিব হয় হাসতে হাসতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই পয়সাটা করে দিয়ে ইয়া আল্লাহ বিনা হিসাবে যেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলের জন্য দান করেন ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে তাদের সকলের নেক উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين